আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقيهم عذاب الجحيم ربنا وادخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقيهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم. عن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا يزال العبد في صلاه ما كان في المسجد ينتظر الصلاه ما لم يحدث اللهم اغفر له اللهم ارحمه রওয়াহু মুসলিম। প্রশংসা একমাত্র মহান রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে আমরা এই জুমার মসজিদে আসতে পেরেছি, কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য বসতে পেরেছি। যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, কোরআন ও সহিহ হাদিসের দুটি কথা শোনার জন্য একত্রিত করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজদিবিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ধারাবাহিকভাবে আলোচনা হবে যাদের প্রতি ফেরেশতারা দোয়া করেন এবং যাদের প্রতি ফেরেশতারা অভিশাপ তথা লানাত করেন। ফেরেশতারা কিছু মানুষের প্রতি দোয়া করে থাকেন আর কিছু মানুষের প্রতি অভিশাপ করে থাকেন। আমি ধারাবাহিকভাবে আলোচনা করব যে কাদের প্রতি ফেরেশতারা দোয়া করেন, কাদের জন্য, এবং কাদের জন্য ফেরেশতারা অভিশাপ করেন, এ মর্মে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথমেই একটা প্রশ্ন করা যেতে পারে যে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তারা হচ্ছে নূরের সৃষ্টি। কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি, তারা মাটির সৃষ্টি নয়। তারা আগুনের সৃষ্টি নয়, তারা হচ্ছে নূরের সৃষ্টি, আলোর সৃষ্টি। এখন এই ফেরেশতারা কি কোনোদিন শুনেছেন যে ঘুষ খেয়েছে, কোনোদিন দুর্নীতি করে ধরা পড়েছে, আল্লাহর আদেশ কখনো কোনোভাবে অমান্য করেছে? ফেরেশতারা কোনোদিন ঘুষও খায়নি, দুর্নীতিও করে নাই, এমন কি আল্লাহর আদেশ অমান্য করে নাই, এবং আল্লাহ যা আদেশ করেছেন তাই করে সত্ত্বে তার অতিরিক্ত কোনো কিছু করেন নাই। তাহলে যেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন নিষ্কুলুষ মাসুম করে সৃষ্টি করেছে, যারা পাপ করতে পারে না, তাহলে তারা যদি দোয়া করে সেই দোয়াটা কবুল হওয়া সবচাইতে বেশি যোগ্য এবং সেটা সবচাইতে বেশি কবুল হবে, ঠিক কিনা? তাহলে ফেরেশতারা যেন আমাদের জন্য দোয়া করতে পারে, ফেরেশতা যেন আমাদের জন্য দোয়া করতে পারে, সেজন্য আমাদেরকে সেই আমলগুলা করা দরকার যেই আমল করলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিম মিশকাতের 5378 নম্বর হাদিস, খুলিকাতুল মালাইকাতু মিন নূরিন, মালাইকা তথা ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, অখুলিকাল জিন্ন মিনাল মিন মারজিম মিনান নার, আর জিন তথা জিনকে সৃষ্টি করা হয়েছে আগুনের অগ্নিশিখা থেকে, আগুন থেকে, অখুলিক আদম মিম্মা ওসিফাল্লাহ, আর আদম জাতিকে সৃষ্টি করা হয়েছে সেইটা দিয়ে যার গুণ তোমরা বর্ণনা করে থাকো। আমরা বলি না ও যে মাটির মতো মানুষ, কোনো ভালো মানুষের পদবি দিতে গিয়ে, কোনো ভালো মানুষের প্রশংসা করতে গিয়ে আমরা বলি না ও যে মাটির মতো মানুষ। তাহলে মাটির মানুষ, আল্লাহ তাআলা আদম জাতিকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। ফেরেশতাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? নূর দিয়ে। আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের অগ্নিশিখা থেকে। এখন যদি আমরা বলি যে আমাদেরকে তো মাটি দিয়ে সৃষ্টি করা হয় নাই, কই আমরা তো কাউকে দেখি না যে মাটি দিয়ে সৃষ্টি করেছে, তাহলে ভুল হবে। কারণ মাটির উপাদান, আমার শরীরে যত উপাদান আছে তার বেশিরভাগ উপাদান হচ্ছে মাটি এবং পানি, ঠিক কিনা? আর আদম আলাইহিস সালাতু আসসালামকেই শুধু মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে ডাইরেক্ট মাটি থেকে, আর হাওয়া আলাইহিস সালামকেও ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি করা হয়নি, বরং আদমের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালাতু আসসালামকে সৃষ্টি করা হয়েছে, ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালাতু আসসালামকে, এবং তিনি তার মাধ্যমে আমরা নারী পুরুষ সমস্ত কিছু সৃষ্টি হয়ে এসেছি। খুলিকা মিন মাইন দাফিক, একটা স্খলিত বীর্য থেকে। আমাদের সৃষ্টির উপাদান কি? এক ফোঁটা বীর্য। এ কথা বলতে গেলে আবার আরেকটা কথা বলতে হয়, অনেক ওয়াইজেনে ক্রাম বক্তা বলে থাকেন তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে, কথাটা ঠিক না ভুল? কথা বলেন ভুল, জাযাকাল্লাহ খাইর, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, কথাটা ভুল, নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়নি। পুরো বডি যদি নাপাক হয়ে যায় তাহলে ইবাদত করে লাভ হবে কি? আপনার শরীরের কোন একটা অঙ্গ দেখাতে পারবেন যে সেইটা সারা সৃষ্টি হয়েছে, সম্পূর্ণ সৃষ্টি হয়েছে, বডিটা তৈরি হয়েছে, স্ট্রাকচারই হয়েছে সেইটা থেকে? আর ওয়াইজেন ক্রাম বা বক্তাগণ বলে দিলেন যে মানুষকে সৃষ্টি করাইছে, তোমাদেরকে সৃষ্টি করাইছে এক ফোঁটা নাপাক পানি থেকে, এর কোনো দলিল প্রমাণ নাই, এটা নাপাক পানি নয়। যাই হোক, ওদিকে আলোচনা দীর্ঘায়িত করব না, বলছিলাম সৃষ্টির রহস্য সম্পর্কে অনেকে বলে থাকেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে, এটা ভুল ধারণা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমেরই সন্তান, তিনাকে নূর দিয়ে সৃষ্টি করা হন নাই। যারা বলে নবী নূরের তৈরি তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা বলতে চায়, অথচ ফেরেশতাদের চাইতে মানুষের সম্মান বেশি, ঠিক কিনা? ফেরেশতাদের কোনো দোষ নাই, ফেরেশতারা পাপ করে না, কিন্তু ফেরেশতাদের পাপ করার গুণও নাই। যাদের পাপ করার গুণ আছে সেই মানুষকেই আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। কারণ বান্দা পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ফেরেশতার ক্ষমা চাওয়ার চান্স নাই। পাপই করে নাই ক্ষমা চাইবে কি, ঠিক কিনা? আর ক্ষমা এমন একটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সবচাইতে বেশি ভালোবাসেন যেই ব্যক্তি পাপ করার পরে আল্লাহর কাছে বিনত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে। আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন। কেমন ভালোবাসেন? সহিহ মুসলিমের 2747 নম্বর হাদিস, এক ব্যক্তি মরুভূমির মধ্যে তার উট আর খাদ্য পানীয় নিয়ে একটা খেজুর গাছের সামনে, অনেক মরুভূমি, তার মধ্যে একটা মরা খেজুর গাছ, তার মধ্যে লোকটা হঠাৎ করে বসে রেস্ট বিশ্রাম নিচ্ছিল, আর এই মুহূর্তে সে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পরে দেখে যে তার উটও নাই, তার উপর যে খাদ্যটা ছিল সেটাও নাই। লোকটার অবস্থা কেমন হতে পারে বলেন? ধুধু মরুভূমির মধ্যে খাদ্যও নাই পানীয় নাই, লোকটার মরার অবস্থা। এই মুহূর্তে আবার লোকটা ঘুমিয়ে গিয়েছে, ঘুম থেকে জাগ্রত হয়ে সে দেখতে পেল যে সেই উট এবং পানিও ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। লোকটা তখন এত খুশি হয়েছে, যে উটের লাগাম ধরে বলতেছে, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, নাউজুবিল্লাহ। ভুল করে বলে ফেলেছে, মানে খুশিতে আহ্লাদিত হয়ে লোকটা ভুল করে ফেলেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আসলে লোকটা ভুল করে বলে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন লোকটা ভুল করে বলে ফেলেছে, কারণ সে খুশিতে এমন করে ফেলেছে। আল্লাহ তাআলা ওই বান্দার মতো খুশি হন যে কিনা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, অন্যায় অত্যাচার করেছেন, এরপরে যদি আল্লাহর কাছে একনিষ্ঠ খালেস অন্তরে বান্দা ফিরে আসে, তাহলে সেই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভালোবাসেন যেমন করে লোকটা উট হারিয়ে গিয়ে কি বলবে, কি বলে ফেলেছে। আল্লাহ তাআলা বান্দাকে ওই রকম ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম নূরের তৈরি নন, বরং তিনি মাটির তৈরি। আর রাসূলুল্লাহ সাল্লাম নিজেও বলেছেন, আদম যদি মাটির হয় আমি তো নূরের হতে পারি না। তাই ফেরেশতাদের চাইতে মানুষকে বেশি সম্মান দেওয়া হয়েছে, আর তাই যদি রাসূলুল্লাহ সাল্লামকে ফেরেশতা বলে মেনে নেওয়া হয় তাহলে তার সম্মান কম হয় বেশি হয় না। আমি বলছিলাম, আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে ফেরেশতারা কি ঘুষ খায়? খায় না। তারা সুদ খায়? খায় না। তারা কোনো পাপ করে? করে না, করতে পারে না। তারা কখনো পাপ করতে পারে না, কাছেও যেতে পারে না। কিন্তু মানুষ ঘুষ খায়, সুদ খায়, মানুষকে দিয়ে একটা কাজ করাইতে বসলে তাকে কিছু তোহফা দিতে হয়, হাদিয়া দিতে হয়, ঘুষ দিতে হয়, অনেক কিছু করতে হয়। এমন কি মসজিদে হুজুরের কাছে দোয়া চাইবেন তাও চকচকা 500 টাকার নোট তার হাতে দিতে হবে, নইলে তিনি রাগ হয়ে যান, ঠিক কি না? হাদিয়া দেওয়া জায়েজ আছে, হাদিয়া নেওয়াও জায়েজ আছে, হাদিয়া দেওয়াও জায়েজ আছে। হাদিয়া দেওয়ার মাধ্যমে লোকটা যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সে মুত্তাকিন, পরহেজগার, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, এটাই তো স্বাভাবিক। তবে এখানে আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে দুনিয়াতে ঘুষ তারা কিছুই যে হয় না, অথচ ফেরেশতারা কোনো ঘুষ খান না, ফেরেশতারা কারো পক্ষপাতিত্ব করেন না। সেই ফেরেশতারা দোয়া করবেন, আর এই দোয়া মানব জাতির জন্য লাগবে না, এটা হতে পারে? তাহলে ফেরেশতারা যে দোয়া করবেন সেই সমস্ত আমাল আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম। হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার সন্তান সন্তানদেরকে বাঁচাও, আহলিকুম নারা, তোমার আহলে পরিবারদেরকে বাঁচাও আল্লাহর সেই আগুন থেকে, আল্লাহর সেই ভয়াবহ আযাব থেকে। অকুদুহান নাসু আল হিজারা, যেখানে জ্বালানি হবে মানুষ এবং পাথর, ইন্না লিল্লাহ, মানুষ এমনিতেই জ্বলে যাবে, পাথরও জ্বলে ভস্ম হয়ে যাবে, চিন্তা করেছেন? আর সেই পাথরের সাথে মানুষকে জাহান্নামে দেওয়া হবে। অকুদুহান নাসু আল হিজারা, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতু গিলাজুন শিদাদুন, আর সেখানে থাকবে নির্মম কঠোর স্বভাবের ফেরেশতারা। তাদেরকে ঘুষ দিবেন কাজ হবে না, তাদেরকে সুন্দর কথা বলে বাকপটুতা দেখাবেন, তাও কাজ হবে না। যে সমস্ত নেতারা আজকে হরতাল দিতে বলছে, মিছিল করতে বলছে, মিটিং করতে বলছে, যে সমস্ত নেতারা বলছে আমরাই তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, সেই দিন জাহান্নামে নেতা এবং অনুসারীরা একসঙ্গে অবস্থান করে এবার অনুসারীরা নেতাদেরকে বলবে, তোমাদের কথা শুনেছিলাম, যা বলেছিলে দুনিয়াতে তাই করেছিলাম, আজকে আল্লাহর আজাব থেকে একটু বাঁচানোর সুপারিশ কি করতে পারো? বেশি নয়, একটা দিনের জন্য, একটা দিনের জন্য আজাব লঘু করতে পারো নাকি? তখন বলবে, না এটা সম্ভব নয়, আমরা তো তোমাদেরকে বলেইছি আমাদের দ্বারা এটা সম্ভব নয়, এখন তো দেখছো তোমাদেরও যে অবস্থা আমাদেরও সেই অবস্থা, নেতার যে অবস্থা অনুসারীর সেই একই অবস্থা বিরাজ করবে। এইবার এই জাহান্নামীরা মালাকুল ফেরেস্তাদেরকে যে বলবে, মালাকুল আজাব আজাবের ফেরেস্তাদেরকে বলবে, ও ফেরেস্তারা, উদু রাব্বাকুম ইউকাফফু আনহুল আযাব, ও ফেরেস্তারা জাহান্নামের দারোগা, তোমার আল্লাহর কাছে একটু আরজ করো না, একটা দিনের জন্য যেন আমাদের আজাবটা মওকুফ করে দেওয়া হয়। তখন ফেরেস্তারা বলবেন, তোমাদের কাছে কি রসুল এসেছিল না, দাইল আল্লাহ এসেছিল না, কোরআন হাদিসের কথা কি তোমাদেরকে বোঝায় নাই? বলবে, বালা, হ্যাঁ এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আমরা সেদিন মিথ্যা সাব্যস্ত করেছিলাম, এটাকে বিশ্বাস করি নাই। এখন ফেরেস্তারা বলবেন, তোমাদের জন্য আযাব ছাড়ার কিছু নাই। সেখানে যে সমস্ত ফেরেস্তারা থাকবেন, আলাইহা মালাইকাতু গিলাজুন শিদাদুন, কঠোর নির্মম হৃদয়ের ফেরেস্তারা, লা ইয়াসুনাল্লাহ মামরহুম, আল্লাহর আদেশ তারা অমান্য করে না, একটা আদেশ অমান্য করে না, কোন রকম অমান্য করে না, ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহ যা আদেশ করেন তাই করে। আমি এই দুটা কথা বোঝানোর জন্য আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, যে ফেরেস্তারা আল্লাহর অবাধ্যতা নাফরমানি আল্লাহ যা বলেন তার অতিরিক্ত কিছু করেন না, কোন নাফরমানি করেন না, এবং আল্লাহ যা করতে বলেন শুধু তাই করেন, অন্য কিছু করেন না। তাহলে যে সমস্ত ফেরেস্তারা একমাত্র আল্লাহর আদেশ মেনে চলেন এবং আল্লাহর আদেশ ছাড়া কোনো কথা কোনো কাজ করেন না, সেই সমস্ত ফেরেস্তা যদি আমাদের প্রতি দোয়া করেন, সেই দোয়াটা কাজে লাগবে কিনা বলেন, সেই দোয়াটা কাজে লাগবে। এখন আপনাদের সামনে আমি সেই আয়াতটা তেলাওয়াত করব, যেই আয়াতে ফেরেস্তারা মুমিন বান্দাদের জন্য দোয়া করছে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা মুমিন 40 নম্বর সূরা 7 এবং 8 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়াইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসিতা কুল্লু শাইইর রাহমাতাও ওয়া ইলমান فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم الذين يحملون العرش ذر আরশ বহন করছে, আল্লাহর আরশ বহন করছেন কয়জন ফেরেশতা বলতে পারবেন? কেউ বলতে পারবেন আল্লাহর আরশ, আল্লাহ কোথায় আছে বলেন তো, কোথায় আছে আরশে সমাসীন? আমাদের অনেকেরই আকীদা আছে আল্লাহ সর্বত্রই বিরাজমান, ঠিক না? যাদের এই আকীদা আছে তাদেরকে মুসলমান বলা চলে না, আর যারা আবার এই আকীদা পোষণ করে তারা আবার বলে আল্লাহ যে আরো সে আছে, এই আকীদা যারা পোষণ করে তাদেরকেও তারা মুসলিম বলে স্বীকার করে না। আমার কাছে একটি বক্তব্য আছে একজন মাওলানা সাহেব, তিনি আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা কেমনে আকাশে ওই আরো সে থাকে, এটা তার বিশ্বাস হয় না। আল্লাহ নাকি তার দেহ থেকে পাক, আল্লাহর দেহ নাই, পক্ষান্তরে সে বোঝাতে চাচ্ছে আল্লাহই নেই, কারণ আল্লাহ তো মানুষের অন্তরের মধ্যে চলে গেছে, কুলুবুল মুমিন আরশুল আল্লাহ, প্রত্যেক মুমিনের অন্তরই আল্লাহর আরশ, অতএব প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ নিহিত আছে। তাহলে আল্লাহ যদি প্রত্যেক মানুষের মধ্যে নিহিত থাকে তা আল্লাহ কোথায়? মানুষই আল্লাহ, আল্লাহই আল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে আল্লাহর আরশটা বহন করা হচ্ছে, কতজন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করছে বলতে পারবেন? আটজন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওমান হাওলাহু, আল্লাহ আরশ বহন করছে আর যারা চারপাশে রয়েছে, আটজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে এবং তার চারপাশে রয়েছে। ওটা ওই পাশে রাখেন, পাশে রাখেন সাইডে। আল্লাহর আরশ বহন করছে কয়জন ফেরেশতা? আটজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছে এবং তার চারপাশে রয়েছে আরো অনেক অগণিত ফেরেশতা। এখন এই বক্তা সাহেব, তিনি একজন মুসলিম নামধারী, উনি বলছেন আটজন ফেরেশতা কি করে আল্লাহ আরশ ধরে রাখতে পারে? আল্লাহ আরশ তো অনেক বড়, অনেক বড়। পৃথিবী আসমান জমিন যত বড়, আল্লাহর আসমান তার চাইতে আরো অনেক বড়। তাহলে আল্লাহর আরশ যদি এত বড় হয়, সেই আরশটা আটজন ফেরেশতা কিভাবে ধরে রাখতে পারে তার বোধগম্য হয় না, তার বিশ্বাস হয় না। বলেন আমরা কি বিশ্বাস করি যে আল্লাহর ফেরেশতা, আটজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে? আমরা অবশ্যই বিশ্বাস করি, কারণ কোরআন তা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা করে দিয়েছেন। অতএব আমরা এটার উপর ঈমান রাখি, কিন্তু কিভাবে আল্লাহর আরশ আটজন ফেরেশতা বহন করে সেটা আমাদের জানা বোধগম্যের বাইরে। আমাদের বোধগম্যের বাইরে কিভাবে আল্লাহ তাআলার আরশটাকে বহন করা হচ্ছে আল্লাহই ভালো জানেন। উনি যুক্তি দেখিয়ে বলছেন, ধরেন আমি এই মিম্বরের উপর দাঁড়িয়ে আছি অথবা চেয়ারে কুরসির উপর বসে আছি, চারজন লোক যদি আমার কে উঁচা করেন তাহলে কি আমি উঁচা হব না? অবশ্যই উঁচা হব। তখন তারা যুক্তি দেখিয়ে বলছে, আল্লাহর আরশ যদি আটজন ফেরেশতা ধরে রাখে তাহলে আল্লাহর চাইতে ফেরেশতার শক্তি যে বেশি, জোরে কর নাউজুবিল্লাহ। এরকম অহেতুক যুক্তি দেখিয়ে আল্লাহর এই আয়াতকে খণ্ডন করার চেষ্টা করছে। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম যে ইহুদি খ্রিস্টান আর মুশরিকরা কোরআন পরিবর্তনের দাবি করেছিল, কিন্তু আপনাদের ওলামায়ে কেরাম কোরআন পরিবর্তন করে দেখিয়ে দিয়েছে, তবু তাদের বিরুদ্ধে আমরা টু শব্দটি করতে ভয় পাচ্ছি। যারা টু শব্দ করছে তাদেরকে বিভিন্ন তকমা লাগিয়েছে জঙ্গিবাদী, তাদেরকে তকমা লাগিয়েছে, তাদেরকে বহু তকমা লাগিয়ে তাদেরকে যাতে তারা সত্যের বাণী প্রচার করতে না পারে সেজন্য জেল, জুলুম, অত্যাচার, স্টিম রুলার তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিনা বলেন। আপনারা মুজাফফর বিন মহসিনকে চেনেন তো? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্রীয় সভাপতি, সাবেক সভাপতি ছিলেন মুজাফফর বিন মহসিন, তাকে ধরে নেওয়া হলো অন্যায় কথা একটি, তিনি হক কথা বলেছেন, বলেছেন যে ব্যক্তি শিরিক করে তার এই বাংলার জমিনে বিচার হওয়ার দরকার আছে না নাই? শিরিককারীর বিচার হওয়ার অবশ্যই দরকার আছে। এই কথাটা বলা জাল জৈব হাদিস সমাজে প্রচার করে মানুষকে এখান থেকে সাবধান করাই তার বড় অন্যায়। সেই অন্যায়ের কারণে তাকে আজকে জেল হাজতে ঢুকানো হলো এবং তার বিচারের জন্য বিভিন্ন ফাঁক ফোকর খুঁজতেছে, এবং এখন দেখা যাবে তার নামে ডজন ডজন মামলা। ডক্টর আসাদুল্লাহ আল গালিবকে ধরা হয়েছিল এবং তাকে ১৬টা মামলা দেওয়া হয়েছিল, তার মধ্যে হত্যা মামলা, বিস্ফোরক মামলা, বহু মামলা দেওয়া হয়েছিল। আল্লাহর রহমতে একটি মামলা প্রমাণ করতে পারে নাই। আমরা আশা করব আমাদের অস্ত্র একটাই, সেটা হচ্ছে কুনুতে নাজিলা, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হকপন্থীদের বিজয় দান করেন। আমরা রাস্তা আটক করতে যাব না, কোনো মানুষকে কষ্টও দিতে যাব না। তথাপিও বলে রাখি, আহলে হাদিসরা যদি একবার জাগে, সারা বাংলাদেশে ৩.৫ কোটি আহলে হাদিস রয়েছে, তারা যদি একবার জাগে, ৩.৫ কোটি আহলে হাদিসের মাথার মণিকে আজকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে, তারা যদি জাগে, বাংলাদেশ অচল করতে তাদের কোনো সময়ের প্রয়োজন নেই। তবু আহলে হাদিসরা কারো গাড়ি ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাসী নয়, রাস্তা আটকানোর রাজনীতিতে বিশ্বাসী নয়, একমাত্র ধৈর্যশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাবো যেন হকপন্থীদের বিজয় হয়। আল্লাহ তাআলা যেন হকপন্থীদেরকে বিজয় দান করেন বলে আল্লাহুম্মা আমিন। এই যে আব্দুল লতিফ সিদ্দিকী, বেটা নাস্তিক হওয়ার মূলত কারণ দুইটা, তিনি বলেছেন হজ এটা আবার কি, এবং তিনি ইসলাম সম্পর্কে বিভিন্ন কটূক্তি করেছেন যেই কারণে তাকে বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তাকে ঢুকলেই হত্যা করা হবে, সে মর্মে আমরা অবশ্যই একমত। কিন্তু আমরা এটাও বলতে চাচ্ছি, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করেছে, কোরআন এবং সহি হাদিসকে অপব্যাখ্যা করেছে, তাদেরও এই বাংলার জমিনে বিচার হওয়ার দরকার আছে না নাই বলেন? আল্লাহ আরশ বহন করেছে আটজন ফেরেশতা, এটাই আমরা বিশ্বাস করব। কিভাবে বহন করবে সেটা আমাদের বোধগম্য নয়। আল্লাহ তাআলার আকার রয়েছে, যেহেতু আল্লাহ কোরআন এবং কোরআন মাজিদে পবিত্র কোরআন এবং সহি হাদিসে বহু আয়াতের অবতারণা করেছেন। এ মর্মে আমার তিন পর্বের লেকচার রয়েছে। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন, আল্লাহর চোখ আছে, আল্লাহর পাঁচটা আঙ্গুলি আছে, আল্লাহর ডাইন হাত আছে। আমি সম্পূর্ণ বর্ণনা করেছি, তিন পর্বে আলোচনা করেছি। সেটা আপনারা www.dawatulislambiri.com এ যদি কখনো সার্চ করেন সেখানে আমার বক্তব্য পাবেন, যে আল্লাহর আকার সম্পর্কে আমি পবিত্র কোরআন এবং সহি হাদিস থেকে দলিল প্রমাণ সেট করেছি। তবে একটি কথা বলেছি, আল্লাহ বলেছেন সূরা আশ-শুআরা 42 নম্বর সূরা 17 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইয়ুন হুয়াস সামিউল বাসির, তবে আল্লাহ তাআলা কোন জাতির মতো নয়, কোন মানুষের মতো নয়, কোন সৃষ্টিজীবের মতো নয়, বরং তিনি তার মতো, তিনি কেমন এই কথা চিন্তা করা কুফুরি, ঠিক কিনা? তিনি কেমন, তাকে দেখতে কেমন দেখা যায়, কোন মানুষের মতো দেখা যায় কিনা, এটা চিন্তা করাও কুফুরি। কিন্তু তার যে আকার রয়েছে পবিত্র কোরআন সহি হাদিসে, যেভাবে আল্লাহ তাআলার আকার সাব্যস্ত হয়েছে, আমাদের ইমানদারদেরকে সেভাবেই সেরা বিশ্বাস করতে হবে, নইলে কুফুরি মুরতাদি হয়ে আপনাকে মরতে হবে, এটা সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুদাসসির 74 নম্বর সূরা 30 নম্বর আয়াত, আলাইহা তিসআতা আশারা, বলেন তো জাহান্নামের তারকা, জাহান্নামে যে রক্ষক ফেরেশতারা রয়েছে তারা কয়জন? 19 জন। কয়জন? 19 জন ফেরেশতারা জাহান্নামের দারোগা রক্ষক। তো 19 জন ফেরেশতারা জাহান্নামের দারোগা রক্ষক, এ কথা যখন পবিত্র কোরআনে নাজিল হয়ে গেল, তখন আবু জাহাল এবং আবু জাহালের সাঙ্গ পাঙ্গরা বলতে শুরু করে দিল, মুহাম্মদের অনুসারী মাত্র 19 জন, 19 জন ফেরেশতারা আমাদেরকে কি করবে, আল্লাহর ওই আযাব দিতে যাবে, 19 জন ফেরেশতার দফা রফা আমরা করে দেব, তার চাইতে আমরা সংখ্যায় বেশি। একজন বলেই ফেললো, ডাইন হাত দিয়ে ধরবো 10 জন, বাম হাত দিয়ে ধরবো 10 জন, এই 19 জন ফেরেশতার দফা রফা আমি করে দিব। আল্লাহ তখন নাজিল করলেন, তোমাদের পক্ষে কি সম্ভব, তোমরা কি এটাও বিশ্বাস করতে চাচ্ছ যে ফেরেশতাদেরকে তোমরা তোমাদের শক্তির সাথে কুলানো লাগবে? একজন ফেরেশতার কত শক্তি, তা জিব্রিল আমিন যাকে রাসূলুল্লাহ চারবার সম্ভবত তিনি ডাইরেক্ট আকৃতি দেখেছিলেন, সেই আকৃতি দেখা, এক পা হচ্ছে জমিনের উপরে আর এক পা হচ্ছে আসমানের উপরে, এত বড় আল্লাহ তার আকৃতি দিয়েছেন। আর সেই 19 জন ফেরেশতা নিয়ে তারা টিটকারি আর হাস্যরস করেছিল, অথচ সেই সমস্ত তারা মুশরিক ছিল। আজকের মুসলমান নামদারি কিছু বক্তা তারা বলছে এটা কি করে সম্ভব যে 8 জন ফেরেশতা আল্লাহর আরজ বহন করবে। আমি বলতে চাই আপনার বিদ্যা বুদ্ধি অবশ্যই লোপ পেয়েছে, নইলে আপনি কি করে বলেন যে আল্লাহ তাআলার আরজ 8 জন ফেরেশতা বহন করতে পারবে না? আল্লাহ তাআলা শক্তিদাতা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা শক্তি দান করে থাকেন, তারা সেভাবেই শক্তি দিয়ে থাকে, আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহ যা চান তাই হয়, কিভাবে হয় সেটা আমাদের ধারণার বাইরে, আমরা সেটা গবেষণা করতে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়ামান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। এই সাথে বলে রাখতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন। কোথায় সমাসীন? আরশের উপর সমাসীন। পৃথিবীর সর্বব্যাপী সর্বজ্ঞ সব জায়গায় আল্লাহ তাআলা নাই, বরং ওই আরশের উপর রয়েছেন, তবে কিছু কিছু সময় তিনি নিম্ন আসমানে নেমে আসেন। সে হাদিসটা সহি বুখারীর 1112 নাম 1223 নম্বর হাদিসে উল্লেখ আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিম্ন আকাশে নেমে এসে বান্দাদের ডাকতে থাকেন, বিভিন্ন ভাবে বান্দার দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলা নেমে আসেন। প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা সেই আরশের উপর সমাসীন রয়েছেন, এ কথা পবিত্র কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআনের বহু আয়াতে এ কথা বলা হয়েছে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন। সূরা তহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত, সূরা আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত, সূরা ইউনুস 10 নম্বর সূরা 59 নম্বর আয়াত, সূরা সাজদা 32 নম্বর আয়াত 59 নম্বর আয়াত, সূরা হাদিদ 57 নম্বর সূরা 7 নম্বর আয়াত, সূরা সাজদা 32 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে তার রহমত, তবে তার জ্ঞান, তবে তার শক্তি, তবে তার পাওয়ার সারা পৃথিবীব্যাপী পরিব্যাপ্ত। আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা আরাব 7 নম্বর সূরা 156 নম্বর আয়াতে, ও রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত, আমার পাওয়ার, আমার ক্ষমতা সারা পৃথিবীর মধ্যে পরিব্যাপ্ত। আমার রহমত ছাড়া বান্দা তুমি হাঁটতে পারতে না, আমার রহমত ছাড়া বান্দা তুমি দেখতে পারবে না, আমার রহমত ছাড়া বান্দা তুমি চলতে পারবে না, আমার রহমত সব কিছুর মধ্যেই পরিব্যাপ্ত হয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা আরশ বহন করে এবং যার চারিপাশে রয়েছে তারা, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব প্রশংসা, প্রশংসা, পবিত্রতা বর্ণনা করছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউমিনুনা বিহি, এবং আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্বাস করেছে, এবং ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং মানুষের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, শেষ দিবসের প্রতি, যারা ঈমানদার তাদের জন্য এই সমস্ত ফেরেশতারা দোয়া করছে, ইস্তেগফার করছে, ক্ষমা প্রার্থনা করছে। বলেন সুবহানাল্লাহ। দোয়া করছে, ক্ষমা প্রার্থনা করে বলছে, রব্বানা ওয়াসিতা কুল্লা শাইয়ির রাহমাতা ওয়া ইলমান, প্রতিপালক, পালনকর্তা, পরওয়ারদিগার, আপনার ক্ষমতা, আপনার ইলম, আপনার জ্ঞান, আপনার রহমত সারা পৃথিবীর মধ্যে পরিব্যাপ্ত, সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত। ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, অতএব হে আল্লাহ, যারা তওবা করেছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। বান্দাদের মধ্যে যারা তওবা করেছে, একটা কথা আছে, আপনার পিতা আপনার উপর প্রচন্ড রেগে আছে, তার কাছে এমনিতে ক্ষমা চাইতে গেলে ক্ষমা পাওয়া যাবে না, বরং তার জন্য যদি কিছু হাদিয়া নিয়ে যান, আর যদি বলেন আমি আর এই কাজটা করব না, আপনার পিতা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা তো আর হাদিয়া দিতে পারে না আল্লাহ তাআলাকে, তাই তারা ফেরেশতারা আল্লাহর প্রশংসা বর্ণনা করছে, পবিত্রতা বর্ণনা করে বলছে, আল্লাহ তোমার জ্ঞান, তোমার রহমত সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত, আল্লাহ তুমি যা চাও তাই হয়, তাই তোমাদের কাছে, তোমার কাছে আল্লাহ আমরা ফরিয়াদ জানাচ্ছি। ফাগফির লিল্লাযীনা তাবু, আল্লাহ তোমার বান্দাদের মধ্যে যারা তওবা করেছে, ঘুষ খেয়েছে, জেনা করেছে, খারাপ কাজ করেছে, এরপরে অন্তরের কাছে নিজেকে খারাপ মনে করে এ সমস্ত পথ পরিহার করে তোমার কাছে আল্লাহ তওবা করেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন তওবা করে, ফেরেশতার ওই আরশে সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ বান্দা তোমার তওবা করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। তবে তওবার শর্ত আছে, শর্ত কি? ওয়াত্তাবাউ সাবিলাক, অতঃপরে সরল সঠিক পথে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবারানি, 16 নম্বর হাদিস সিলসিলা সহিয়া 1620 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ ইজাবু তাওবান সাহিবি বিদা, আল্লাহ তাআলা বিদআতকারী থেকে তওবা পর্দা করে দিয়েছেন, বিদআতকারীর তওবা ভাগ্যে জোটে না, কারণ বিদআত যে করেছে সেই ব্যক্তি মনে করে তো আমি নেকি করেছি, তওবা করব কেন? যারা শবে বরাতের সালাত আদায় করেছে, যারা মিলাদ কিয়াম করেছে, যারা আপনার 40 করেছে, তারা কি কখনো মনে করে যে আমরা খারাপ কাজ করছি? তারা মনে করে ভালো কাজ করেছি, এজন্য তাদের তওবা ভাগ্যে জোটে না। তো এই জন্য তওবার শর্ত হলো যে, ফেরেশতারা বলছেন আল্লাহ ওয়াত্তাবাউ সাবিলাক, যারা তোমার পথে, সঠিক সরল পথে চলেছে, তোমার দেওয়া সিরাতুম মুস্তাকিমে চলেছে, তোমার কোরআন এবং সহি হাদিস মেনেছে, তাদের তওবা তুমি কবুল করো। আমরা বলে থাকি পবিত্র কোরআনের সূরা ফাতিহাতে শেষে বলে থাকি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পন্থা বলে দাও, সরল সঠিক পথ বাতলে দাও, তাদের পথ বাতলে দিও না যারা গজব প্রাপ্ত হয়েছে, তাদের পথ তুমি বাতলে দিও না যারা অভিশপ্ত হয়েছে, আল্লাহ তুমি ইমানদারদের পথ, সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমদের পথ, সরল সঠিক পথটা তুমি দেখায় দাও। আর যারা সরল সঠিক পথে চলতে রয়েছে, সরল সঠিক পথে রয়েছে, কোরআন এবং সহি হাদিস মেনেছে, তারা তওবা করার সাথে সাথে ফেরেশতারা বলছে, আল্লাহ লোকটা অন্যায় করে ফেলেছিল, লোকটা পাপ করে ফেলেছিল, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, কারণ সে তো সঠিক পথে চলছে। অকিহিম আযাবাল জাহিম, এবং দোযখের আযাব থেকে তাকে মুক্ত করে দাও, আযাব তুমি দিও না আল্লাহ। শুধু তাই নয়, তারা বলছে রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতি ওয়াআতাহুম, আল্লাহ তুমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করায় দাও যেই জান্নাতটা চিরকাল বসবাসের জায়গা, অনন্তকাল বসবাসের জায়গা, এমন জান্নাতে প্রবেশ করায় দাও। ওয়াত্তাহুম আল্লাহ, তুমি যেই জান্নাতের ওয়াদা তাদের সঙ্গে করেছিলে। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের সাথে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন যদি তুমি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা তুমি করো, তা আল্লাহ তাআলা তার সঙ্গে জান্নাতের ওয়াদা দিয়ে রেখেছেন। আর যাদের সঙ্গে আল্লাহ ওয়াদা দিয়ে রেখেছেন তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের মেয়াদ কখনো ফুরবে না। বলেন সুবহানাল্লাহ। বিদেশে গেলে ভিসা পুনরায় লাগাতে হয়, জান্নাতে গেলে পুনরায় ভিসা লাগানোর দরকার নাই, বরং একেবারে জান্নাতে প্রবেশ করবেন, এই জান্নাত থেকে আর কখনো বের হতে হবে না। প্রশ্ন হচ্ছে, আপনাদের সামনে আমি বলেছিলাম আমাদের মসজিদের কাজ চলছে, বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন। কেন বলেছিলাম জানেন? কারণ হচ্ছে আমরা যারা আজকে বেঁচে আছি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাতে নিবেন যদি সঠিকভাবে কাজটা করতে পারি, আর যদি কাজটা না করতে পারি তাহলে কি হবে? চেষ্টায় আছি কিন্তু কাজটা সঠিকভাবে করতে পারি নাই, তবু আল্লাহ তাআলা বলছেন ওদের ওসিলায় যারা জান্নাতে চলে গেছে, তোমাদের পূর্বপুরুষরা, তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের পরিবারবর্গ যারা জান্নাতে চলে গেছে, তাদের পথে যদি আমরা থাকতে পারি, অবিচলভাবে থাকতে পারি, তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলছে আল্লাহ এদেরকে তো তুমি জান্নাত দিয়েই দিলে। অমাং সালাহা মিন আবাইহিম ওয়া জুয়াজিহিম ওয়া জুররিয়াতিহিম, আল্লাহ এদের পথে যারা চলেছে, এদের পথে যারা চলেছে আল্লাহ তাদেরকেও তুমি জান্নাতে প্রবেশ করায় দাও। বলেন সুবহানাল্লাহ। এদের মধ্য থেকে তাদের পিতা পিতামহ, বাপ দাদা, পতি পত্নী এবং আত্মীয় স্বজন জুররিয়াতদেরকেও তুমি জান্নাতে প্রবেশ করায় দাও, যেই জান্নাতের সীমানা হচ্ছে আসমান জমিনের সমান, সেই জান্নাতে তুমি প্রবেশ করায় দাও তোমাদের তার আত্মীয় স্বজনকে, তার ভাই ভাতিজাকে, তার পিতাকে, তার স্ত্রীকে, তার সন্তানদেরকে, তার আত্মীয়দেরকে জান্নাতে প্রবেশ করায় দাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করছে না? এই খুব ডিস্টার্ব করছে, বাইরে দেন তো। তাদেরকে জান্নাতে প্রবেশ তো করায় দিবেন, এমন কি থাক, এমন কি তার আত্মীয় পরিজন, সন্তান সন্ততি যারা আছে সবাইকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা তাদের জন্য দোয়া করছেন, তো আমরা এমন কাজ করব যে কারণে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর বলছেন নাকিহুমুস সাইয়াত, আল্লাহ তুমি তাদেরকে অকল্যাণ হতে হেফাজত করো, রক্ষা করো। আল্লাহ গো কিয়ামতের দিন যাদেরকে আপনি আপনার রহমতের চাদর দ্বারা ঢেকে দিবেন, যাদেরকে আপনি রহমত করবেন আল্লাহ, প্রকৃত পক্ষে সফল কাম তারাই হবে, তাদেরই আপনি সত্যিকার অর্থে তারা সফল কাম হবে। ওয়াজালিকা হুয়াল ফাউজুল আজিম, আর এটাই মহান সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের পিতা মাতাদেরকে সবাইকে যেন জান্নাতে প্রবেশ করান, আর আমরা ফেরেশতাদের দোয়া নিব কিভাবে? শিরক এবং বিদাত মুক্ত জীবন যাপন করতে হবে, সত্যিকার সঠিক পথে আল্লাহর রাস্তায় চলতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের রয় নাই, ক্ষয় নাই, যেই জান্নাত কোনোদিন ফুরাবে না। এখন আপনাদের সামনে আমি সেই কথাগুলাই বর্ণনা করব যে ফেরেশতারা কাদের জন্য দোয়া করে থাকেন এবং কাদের জন্য অভিশাপ করে থাকেন। আমি আপনাদেরকে কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করে দেখালাম যে যারা সঠিক সরল পথে রয়েছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, সঠিক আকীদায় বিশ্বাসী, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন এবং তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এবং তাদের জন্য জান্নাত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উল্লেখ রয়েছে ইবনু হিব্বান, 3 নম্বর খণ্ড 328 এবং 329 পৃষ্ঠা হাদিসটি রয়েছে। মান বাতা তাহিরান ফি শাআরিহি মালাক ফালাম ইয়াস্তাইকুজ ইল্লা ক্বালাল মালাকু আল্লাহুম্মাগফির লি আব্দিক বাতা তাহিরান। যখন কোন বান্দা, ভালো করে শুনবেন, যখন কোন বান্দা এশার সালাত আদায় করলো, এরপরে এই অজুতেই সে ঘুমায় গেল, অথবা ওযু যদি ভেঙে যায় নতুন করে সে পবিত্রতা অর্জন করবে, ওযু করবে, ওযু করার পরে সে যদি ঘুমায়, তাহলে সে যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে জাগ্রত ফালাম মেস্তাইকিস, অতঃপর যখন সে ঘুম থেকে জাগ্রত হবে তখনই তার জন্য দুইটা ফেরেস্তা মালাক নিযুক্ত করা হয়, দুইজন ফেরেস্তা তার মাথার কাছে নিযুক্ত করে রাখা হয়। এই লোকটা যখন ঘুম থেকে ওঠে, ওঠার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মাগফিরহু, আল্লাহুম্মারহামহু, আল্লাহ লোকটাকে তুমি রহমত দান করো, আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কাজ, পবিত্রতা অর্জন করে ওযু করে যদি শোয়া যায় তাহলে ফেরেস্তারা তার জন্য ওই বান্দার জন্য দোয়া করবেন। শুধু তাই নয়, ইবনে হিব্বান খণ্ড 4 428-429 পৃষ্ঠায় আরো উল্লেখ রয়েছে, বান্দা যখন ঘুমিয়ে যায় পবিত্রতা অবস্থায় ওযু করে ঘুমায়, ওযু করে ঘুমানোর কারণে বান্দা যখনই এই কাত হয় আর ওই কাত হয়, বুঝুন তো, ডান কাত হয় বাম কাত হয় একটু নড়াচড়া করে ওঠে, তখনই ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহ মাগফিরলি আব্দিক ফুলানান বা তাতাহিরান, আল্লাহ এই লোকটাকে তুমি ক্ষমা করে দাও, কারণ এই লোকটা যে পবিত্রতা অবস্থায় ঘুমিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই লোকটার জন্য ফেরেশতারা দোয়া করে থাকেন, যার উল্লেখ রয়েছে সহি মুসলিমের প্রথম খণ্ডের 619 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুল আব্দু ফি সলাতিন মা কানা ফিল মাসজিদি ইয়ানতাজিরুস সলাত। মসজিদে আসার কি ফজিলত! কোন বান্দা যদি মসজিদের মধ্যে প্রবেশ করে, মসজিদের মধ্যে প্রবেশ করে এরপরে তাহিয়াতুল ওযু অথবা তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সালাত আদায় করে, মসজিদে কেউ প্রবেশ করে তাকে দুই রাকাত সালাত পড়ে বসতে হবে, তখন যদি নিষিদ্ধ তিনটা সময় থাকে তবুও সালাত আদায় করা যায় না, তিনটা সময়, ঠিক না? এক হচ্ছে সূর্য উদয়ের সময়, এক হচ্ছে সূর্য অস্তের সময়, আর একটা হচ্ছে যখন সূর্য মাঝখানে থাকে। এই তিন সময় সালাত আদায় করা কিন্তু নিষিদ্ধ, কিন্তু এই তিনটি সময়ও যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে তাকে দুই রাকাত সালাত পড়ে বসতে হবে, কারণ মসজিদের হক হচ্ছে দুই রাকাত সালাত পড়ে বসা। এই লোকটা যখন দুই রাকাত সালাত পড়ে মসজিদে বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালাম ইহুদিস, ফেরেশতারা তার ব্যাপারে আলোচনা করে, তার জন্য ক্ষমা প্রার্থনা করে, যতক্ষণ পর্যন্ত বান্দাই মসজিদে এইভাবে বসে থাকে তার জন্য ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মাগফির লাহু, আল্লাহুম্মারহামহু, আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ লোকটার উপর রহমত নাজিল করে দাও। বলেন সুবহানাল্লাহ। সালাতের অপেক্ষায় বসে থাকলে এত সওয়াব। শুধু তাই নয়, সহি বুখারী আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত খণ্ড 1 নম্বর খণ্ডের 457 নম্বর হাদিস, সালাতের অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন যে, বাড়ির সালাত, বাজারের সালাত, এর চাইতে মসজিদে সালাত আদায় করলে 27 গুণ বেশি সওয়াব। কয় গুণ? 27 গুণ বেশি সওয়াব। বাড়ি থেকেও সালাত আদায় করলে সেই সালাতের গুণ কিছুই হবে না, শুধু সালাতটা ফরজিয়াত আদায় হয়ে গেল। বাজারেও যদি কেউ সালাত আদায় করে তাহলে তার ফরজিয়াত আদায় হয়ে গেল, কিন্তু মসজিদে এসে যদি সালাত আদায় করে 27 গুণ সওয়াবের অধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। এই 27 গুণ সওয়াবের অধিকারী শুধু হবে না, লোকটা যদি বাড়ি থেকে ওযু করে আসে, আর মসজিদ যদি একটু দূরে হয় অথবা মসজিদ একটু কাছে হোক, কিন্তু যত দূরে হবে তত সওয়াব বেশি। সেখান থেকে সে যতক্ষণ পর্যন্ত হেঁটে আসছে, প্রতিটি কদমে, প্রত্যেকটি পায়ে পায়ে আল্লাহ তাআলার একটি সম্মান তার বাড়িয়ে দেন। কয়টা সম্মান? প্রত্যেকটি হাঁটা চলায় একটি একটি করে সম্মান মর্যাদা বাড়ান, এবং প্রত্যেকটি হাঁটা চলায় তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, লোকটা যখন মসজিদের মধ্যে প্রবেশ করলো, তাহিয়াতুল ওযু অথবা তাহিয়াতুল মসজিদ আদায় করলো, দুখুলুল মসজিদ দুই রাকাত সালাত আদায় করে বসে গেল, যতক্ষণ পর্যন্ত সে বসে থাকবে, সালাত শেষ হওয়ার পরেও যদি সে বসে থাকে, যতক্ষণ তার বেওযু না হওয়া পর্যন্ত, ওযু থাকা পর্যন্ত যতক্ষণ সে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে, আল্লাহুম্মাগফির, আল্লাহুম্মাগফিরহু, আল্লাহুম্মারহামহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি লোকটার উপর রহমত নাজিল করো। বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা চাই যে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করুক, তাহলে হুজুরের দোয়ার জন্য পাগল হওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আমলগুলা করা যায়, বহু আমল আছে, আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে আলোচনা করব। হুজুরের দোয়ার জন্য পাগল হওয়ার কারণ নাই, কারণ হুজুর কখনো হালালও খায় হারামও খায় কি না? হুজুর নিজের বাড়িটা হালাল খাচ্ছে, কিন্তু যে দাওয়াত খাওয়াচ্ছে তারটা কোন ভাবে ইনকাম করে এনেছে এই কথা বলতে, মানে আমি যদি তদন্ত করতে যাই তাহলে তোর দাওয়াত খাওয়ার কাজ শেষ। তাই হুজুর যেটা খাচ্ছে সেটা হালাল হতে পারে হারাম হতে পারে, কিন্তু ফেরেশতারা হালাল হারাম ওরা তো খাদ্যই খায় না, যেটা খায় সেটা আল্লাহর ব্যাপার আমরা জানি না। অতএব তাদের দোয়াটা অবশ্যই কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা যদি এভাবে মসজিদের মধ্যে বসে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে দোয়া করাচ্ছেন, আর এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আরো হাদিসের উল্লেখ রয়েছে ইবনে হিব্বান সহিজামে সাগির 1831 নম্বর হাদিস, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সফফিল আউয়াল। আমাদের দেশে প্রচলিত আছে, আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে যে আল্লাহ তাআলা রাসূলের জন্য সালাত পড়েন, ফেরেশতারা রাসূলের জন্য সালাত পড়েন, হে ঈমানদারগণ তোমরাও সালাত পড়ো। পবিত্র কোরআনের সূরা আহজাব, পবিত্র কোরআনের সূরা আহজাব 21 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আমরা, সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আমরা এই কথাটা বলে থাকি, প্রচার করে থাকি যে আল্লাহ তাআলা কোরআনে নাকি বলেছেন, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা অর্থটা এইভাবে করে থাকি যে আল্লাহ সালাত পড়েন, ফেরেশতারা সালাত পড়ে, অতএব নবীর জন্য, হে ইমানদারগণ তোমরাও নবীর জন্য সালাত পড়ো। এইটা এভাবে অনুবাদ করলে সঠিক হবে না, কারণ অনুবাদটা আল্লাহ কারো জন্য সালাত পড়তে পারেন না, পারেন বরং এখানে কিন্তু সালাত পড়ার কথা ঠিকই বলা হয়েছে আল্লাহর সামনে, কিন্তু অর্থটা এরকম হবে না। কারণ অর্থটা হবে এই যে আল্লাহ তাআলা দয়া করেন, ফেরেশতারা দোয়ার জন্য দয়া, ফেরেশতারা দয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আর এই ঈমানদারগণ তোমরাও নবীর জন্য দোয়া কি করো, দোয়া করো, এইভাবে অর্থটা হবে। আমি যদি তাদের কথা মেনে নেই, না আয়াত তো এই কথাই বলছে যে আল্লাহ তাআলা সালাত পড়ে, তাহলে দেখেন ঈমানদার বান্দাদের জন্যও কি আল্লাহ সালাত পড়ে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মালাইকাতি ইউসাল্লুনা আলা সফফিল আউয়াল, যারা প্রথম কাতারে দাঁড়িয়ে যায় তার জন্য আল্লাহ সালাত পড়ে না, সালাত পড়ে না, এখানে আল্লাহ তাআলা তার জন্য দয়া করেন, আর ফেরেশতারা দয়ার জন্য দোয়া করেন বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথম কাতারের গুরুত্ব কত বেশি, অথচ প্রথম কাতারে কিন্তু ফাঁক আছে, আরো দুই একজন বসা যায়, কিন্তু আমরা কি করব, প্রথম কাতারে বসবো না। এটা আমাদের শয়তান মানে পিছন থেকে রশি লাগায়, পিছন থেকে টানে, ঠিক না? যদি সামনের কাতারে আসতে বলা হয় মনে হয় লজ্জা পায়, অনেক লজ্জা পায়, খুব লজ্জা পায় কি না লজ্জা? অথচ প্রথম কাতারের মুসল্লিদের জন্য ফেরেশতারা অটোমেটিকলি দোয়া করেন, আল্লাহ তার উপর দয়া করেন, ফেরেশতারা দোয়া করেন। বলেন, আমি আপনাদের সামনে বর্ণনা করেছি যে ফেরেশতারা যেহেতু ঘুষ খায় না, সুদ খায় না, তারা কোনো অন্যায় অপকর্ম করতে পারে না, তারা দোয়া করলে কতটা কাজে লাগে, অথচ প্রথম কাতার আমরা দখল করতে রাজি নই। অথচ রাসূল সাল্লাম বলেছেন, যদি তোমরা জানতে প্রথম কাতারের কি সওয়াব নিহিত আছে, আওয়ালকে সালাত আদায় করা, এবং প্রথম কাতারের কি সওয়াব নিহিত আছে, তাহলে তোমাদের কারো যদি দুইটা ঠ্যাং কাটাও থাকতো, কারো যদি দুইটা ঠ্যাং নাও থাকতো, তবু সে হামাগুড়ি দিয়ে হলো মসজিদে এসে প্রথম কাতারে বসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম কাতারে বসার সর্বদাই চেষ্টা করব, প্রথম কাতারে যদি জায়গা না পাই দ্বিতীয় কাতারে বসবো, তৃতীয় কাতারে বসবো। তা আল্লাহ তাআলা তো জানবেন যে না বান্দা চেষ্টা করেছিল, চেষ্টার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা একটা সওয়াব দিতেও পারেন, কি বলেন? তো প্রথম কাতারের মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা দয়া করেন, ফেরেশতারা দোয়া করেন, আর প্রথম কাতারে আমাদের অবশ্যই বসা উচিত, এ কাতারকে অগ্রাধিকার দিতে হবে। আমি সর্বদাই প্রথম কাতারে দাঁড়ানোর চেষ্টা করি, যখন দেখি একেবারে ভরে গেছে তখন একটু টিক্স করে হলেও প্রথম কাতারে আসার জন্য চেষ্টা করি। এরপরে যে কাজটা আমি করি সেটাও হাদিস দ্বারা প্রমাণিত, সেটার উল্লেখ রয়েছে ইবনে হিব্বান খণ্ড 5533 এবং 34 নম্বর হাদিস পৃষ্ঠায় উল্লেখ আছে, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফি, আল্লাহ তাআলা ওই লোকটার উপর দয়া করেন এবং ফেরেশতারা ওই লোকটার জন্য দোয়া করেন যেই লোকটা কাতারের ডান পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ। যতই অসুবিধা হোক আমি সর্বদাই চেষ্টা করি ডান পাশে দাঁড়ানোর জন্য, প্রথম কাতার এবং ডান পাশে দাঁড়ানোর জন্য সর্বদাই আমি চেষ্টা করি। যদি দাঁড়াইতে না পারি তখন একটু টিক্স করে হলো সামনের কাতারে যাওয়ার চেষ্টা করি। তবে এখানে একটা কথা মনে রাখবেন যে সামনের কাতারে কেউ যদি থাকে তাকে জোর করে পিছনের কাতারে দেওয়া জায়েজ নয়। ডান কাতার বলতে আপনার ডান দিকে, ডান দিকে, এটা ডান দিক, যেদিকে এদিকে, ডান দিক ছিল না, ডাইন আর বাম, এদিকে আমার ডাইন এদিকে বাম, আমি যদি ঘুরি তাহলে এদিকে বাম হবে এদিকে ডাইন হবে, ডাইন দিক হচ্ছে এইদিকে। তো ডাইন দিকে যারা দাঁড়ায় সেই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। এখন যদি সামনের কাতারে কেউ বসে থাকেন, তাদেরকে জোর করে পিছন কাতারে দেওয়া জায়েজ নয়। অনেক এমপি, মন্ত্রী, মেম্বার তাদের জন্য আলাদা আলাদা জায় নামাজ থাকে এবং এই জায়গাটা নির্দিষ্ট থাকে যে এইখানে এরা বসবে, এটা জায়েজ নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তিনটা কাজ করো না, একটা হচ্ছে হিংস্র প্রাণীর মতো দুইটা হাত রেখে সেজদা করো না, মানে একেবারে কুকুরের মতো মানে হাত রেখে বসা, এরকম সেজদা করা যাবে না। অনেকে সেজদা করেন কিন্তু হাতটা মাটির উপরে ওঠে না, মাটির সঙ্গে লেগে থাকে, এরকম কাজ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। বরং হাতটাকে উঁচা করতে হবে, নিচে যেন লেগে না যায়। আর দ্বিতীয়ত কথা হলো যে কেউ যেন উটের মতো জায়গা দখল করে বসে না থাকে। উটের মতো জায়গা দখল করে বসে থাকার অর্থ হলো যেই জায়গায় বসছি এই জায়গা থেকে আমি নড়বো না, বা এটা আমার জন্য নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট করে জায়গা রাখা যাবে না। যে ব্যক্তি সামনে আসবেন সে হোক ফকির, হোক কম পয়সাওয়ালার লোক, সেই লোকটাই সামনে বসবেন, জোর করে তাকে পিছনে দেওয়া যাবে না। তবে যদি কোনো ইমানদার মুত্তাকি লোক আসেন, হাফেজ আসেন, কারি আসেন, ইমাম আসেন, ইমাম এবং মুয়াজ্জিনের জন্য জায়গাটা নির্দিষ্ট থাকবে, তাছাড়া কারো জন্য জায়গা নির্দিষ্ট নয়। এরপরে যদি কোনো মুত্তাকি ব্যক্তি, মুহাদ্দিস ব্যক্তি, কোরআন জানেওয়ালা ব্যক্তি আসে, তবে তাকে দেওয়া যাবে, আমি নিচে পিছনে সরে যেয়ে তাকে দিব। কারণ এই যে যদি ইমাম সাহেব ভুল করেন বা সলাতে কোনো অসুবিধা ঘটে যায়, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে সেটা স্টিয়ারিং ধরতে পারবেন, ড্রাইভারের কাছে সেই লোকই থাকতে পারবে যেই লোকটা ড্রাইভিং চালানোর মতো ক্ষমতা আছে, তাহলে ড্রাইভারের কাছে থাকা তার বৈধ হয়। কারণ ড্রাইভার কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারেন, অসুবিধায় পড়তে পারেন, এজন্য সাথে একজন ড্রাইভার থাকে অথবা হেল্পার থাকে, তখন সে গন্তব্য পৌঁছে দেন। এমনি এমন লোক সে আসতে পারে, তার জন্য জায়গাটা ছেড়ে দেওয়া যেতে পারে, এছাড়া কারো জন্য জায়গা ছেড়ে দেওয়া জায়েজ নয়। এমন কি ছোট বাচ্চারা বসে গেছে তাকেও পিছনের কাতারে দেওয়া জায়েজ নয়, বরং বাচ্চাদেরকে মাঝে মাঝে নিতে হবে যাতে শয়তানি ফাজলামি না করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি যেই জায়গায় বসে আছে সেইখান থেকে উঠিয়ে দেওয়া হারাম, সেটা কি সম্পূর্ণরূপে হারাম, তাকে উঠিয়ে দেওয়া যাবে না। এখন আপনাকে সর্বদাই এটাই চেষ্টা করতে হবে, কারণ ডান দিকও আমরা সবাই পাবো না, আবার প্রথম কাতারও সবাই পাবো না, তবে চেষ্টা করতে হবে, মারামারি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, তবে চেষ্টা করতে হবে আমরা যেন ডান পাশে দাঁড়িয়ে এবং প্রথম কাতারে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে ফেরেশতারা দোয়া করে থাকেন সেই মর্তবা যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। বহু কোরআনের আয়াত এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে ফেরেশতারা এদের জন্য দোয়া করেন, যারা রোগী দেখতে যায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, যারা রোগীর হাতে মাথায় হাত বুলিয়ে দেয় তাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, যারা পায়ে পা মিলিয়ে দাঁড়ায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, সুবহানাল্লাহ, যারা জোরে আমিন বলেন তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। ইনশাআল্লাহ আগামী পর্বে সমস্ত বিষয় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আমাল করার তৌফিক দান করে দিন যেই আমালের বিনিময়ে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদাকে সংশোধন করে দিন, সহি আকীদায় সহি হাদিসের উপর, কোরআন এবং সহি হাদিসের উপর আমল করার তৌফিক দান করে দিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম আয়াতি ওয়া যিকরিল।